na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত পারা দুহার হয়ে যাও আজ বাধাবিহীন বলো কবিতা হয় জল বাগানে দাবানো চমানো জল ছোড়ায় যেমন ঠিকানাই ও চেয়েছি যতবারই হয়েছে ছাড়া ছাড়ি মরেছি ততবারই এসেছে বেদনা দিন ও ঠিক তোমাকে ছাড়া একদিন na na na na na na na na na na na na na na na na ek chile kothay tomay dekhechilam jhul baranda tay koto bhul chuke kechilam bolechi jamone golechi onagune cholechi shune shune tomar awaj antohin othin tomake chhara ekdin.